সিঁদুর নয় বেশি দুধই সাজানো সাজানো বকুল বনের ধারে ওই বাঁধানো ঘাটের পারে দূর নয় বেশি দুধই সাজানো সাজানো বকুল বনের ধারে ওই বাঁধানো ঘাটের পারে যেটা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যা সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত ওই নদীটি বহিয়া যেত সুখ সারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত ওই নদীটি বহিয়া যেত বন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগাইয়ে দিয়ে তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে মোর মানসিক কলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে মোর মানসিক কলসে কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে তার তনুর তীরথ ডুবিয়া মরিতে নদীও জুতলা হতো তার ঢেবে ঢেবে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে সেখানে আমার উতর হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যা জাগছে তা যা মোর দিবস রজনী হয় গো সজনী জাগিয়া জাগিয়া যেত তবু স্বপ্ন যে মনে হতো মোর দিবস রজনী হয় গো সজনী জাগিয়া জাগিয়া যেত তবু স্বপ্ন যে মনে হতো সেই মগন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল এই পথ দিয়ে বধু বেশে সে যেদিন গেল সে হারিয়ে সেদিন আমার সজল হৃদয় দুপায়ে গিয়েছে মারিয়ে যা জাগছে তা যা জাগছে তা যা জাগছে তা যা জাগছে তা যা।